الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوه قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذب بعد بالدين أليس الله بأحكم الحاكمين যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গত জুমাতে আপনাদের সামনে বাংলাদেশে ক্রমবর্ধমান নৃশংসতা ও বীভৎস হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করেছিলাম। দেশে ও বিদেশে দেশের ভাবমূর্তি নিচুতর হতে হতে এখন তলানিতে গিয়ে নেমেছে। মানুষের জান মাল ইজ্জতের আদৌ কোনো মূল্য এদেশে নাই। কেয়ামতের পূর্ব লক্ষণ যেন এদেশে আগে শুরু হয়ে গেছে। সম্মানিত মানুষ অসম্মানিত হচ্ছে, বড় মানুষ মানুষের কাছে ছোটদের কাছে লাঞ্ছিত হচ্ছে, মানুষ এবং পশুর সবচাইতে আদরের যে অংশটি সেটি হল শিশুদের শ্রেণী। একটা ছাগলের বাচ্চাকে পর্যন্ত মানুষ আদর করে, আর সেখানে মানুষের বাচ্চার কোনো নিরাপত্তা নাই। এক বছরের কন্যা শিশু পর্যন্ত আজকে ধর্ষিতা নির্যাতিতা হচ্ছে। এজন্যই কি এদের স্বাধীন হয়েছিল? এজন্য কি আমরা আমাদের নিজেদের শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলাম? যারা মুক্তিযোদ্ধা তারাই এখন দুঃখ করছেন, এজন্য কি আমরা যুদ্ধ করেছিলাম? এর কি কোনো রেমেডি নাই? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আজকে 21 আগস্ট 2004 সালের গ্রেনেড হামলা থেকে আল্লাহর বিশেষ রহমতে বেঁচে গিয়েছিলেন। সেদিনও তার সঙ্গে 22 জন নিহত হয়েছিলেন, যার মধ্যে আমাদের সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রীও ছিলেন। 2004 থেকে 2015 11 বছরেও তার কোনো বিচার এখনো পর্যন্ত হয় নাই। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থেকেও তারা বিচার করতে পারলেন না। কারণটা কি? তারা কি চাচ্ছেন না যে বিচার হোক? নিঃসন্দেহে চাচ্ছেন, অন্তর থেকে চাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। এই বাধ্যবাধকতা কোথায়? এর উত্তর যেখানে, এর সমাধানও সেখানে। পাচ্ছেন না কেন? যেহেতু তারা আল্লাহ বিরোধী, ধর্মনিরপেক্ষ আইন ও শাসন ব্যবস্থা দেশে চালু করে রেখেছেন। এই ব্যবস্থায় কশ্চিনকালও দ্রুত সুবিচার হয় না। আর সেজন্যই বিগত চারদলীয় জোট সরকার 2002 সালে ক্লিন হার্ট অপারেশন শুরু করেছিল, মনে পড়ে আপনাদের? রাজশাহীতে বহু ছেলে নিহত হয়েছিল, সারা দেশে 600 মানুষ নিহত হয়, তাতে তৎকালীন সরকারি দলেরই প্রায় 300-র ওপরে নিহত হয়। সরকার যখন কোনো মতেই নিজের দলীয় ক্যাডারদেরকে থামাতে পারে না, তখন বাধ্য হয়ে পুলিশকে হুকুম দেয়, ধরো আর মারো, কোনো আদালত দরকার নেই। এরপরও আরও অপারেশন হয়েছে, আবারও বোধহয় হতে যাচ্ছে, হওয়াটা ভালো, মাঝে মধ্যে এটা ধলাই হওয়া দরকার। কিন্তু যেটাই হোক, এটা কি বন্ধ করা সম্ভব? ধলাই তো সেদিন হয়েছিল 2002 সালে, আবার কেন হল? সন্ত্রাসীদের এত দৌরাত্ম্য কেন? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেখেছেন কালকে পত্রিকা আপনারা, নিজের বাস্তুভিটা ছেড়ে ছেলে মেয়ে মা বোন গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে দিশাহীন যাত্রাপথে, আর বলছে একাত্র এইভাবে আমাদেরকে বিতাড়িত করা হয়নি, অর্থাৎ আজকে দলীয় ক্যাডারদের অত্যাচারে আমরা যেভাবে বিতাড়িত হচ্ছি। মূল সমস্যা যেখানে, সেখানে হাত না দিয়ে শুধু মারলেই তো হবে না, মানুষ মরবে, কিন্তু মানুষের ওই পশু প্রবৃত্তি তো আবার জেগে উঠবে আর একজনের মাধ্যমে, তখন কি হবে? এইখানে গিয়েই আমরা যে কথা বলি, আল্লাহ যে কথা বলেন, কোরআন হাদিস যে কথা বলে, সেটা অমান্য করার কারণেই আজকে স্বয়ং প্রধানমন্ত্রীর বাদিয়া অসত্য বিচার হচ্ছে না, তার যে উদ্দেশ্য কখন বিচার হবে বলেও আর মনে হয় না। এর কারণ কি? যদি তিনি আল্লাহর কাছে মাথা নত করতেন, যদি দেশের রাজনৈতিক দলগুলো মুসলমান হওয়া সত্ত্বেও কোরআন হাদিস মেনে চলতেন, তাহলে নিঃসন্দেহে এদেশে বহু আগেই যাবতীয় সন্ত্রাস দূর হয়ে যেত, অবিচার দূর হয়ে যেত। কবি নজরুলকে আর গাইতে হতো না, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে রনিবে না, গান গান নেও নি, সেদিন আমি হব শান্ত, আমি বিদ্রোহী রণক্লান্ত। উৎপীড়িতের সেই ক্রন্দন রোল আজও চলছে, নজরুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কবিতা এখন পর্যন্ত ভাসছে সর্বত্র ছেলেদের মুখে মুখে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। সিস্টেম চেঞ্জ করতে হবে, নেতার বদল করে কোনো লাভ নাই, নীতির বদল করতে হবে। নীতি আগে ঠিক করুন, কোন নীতিতে দেশ চালাবেন, আল্লাহর হুকুম মোতাবেক তার পথে দেশ চালাবেন, ইহুদি নাসারা অভিশপ্ত জাতিদের নীতি অনুযায়ী দেশ চালাবেন, সেটা আগে ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। যদি বলেন আল্লাহর বিধান মোতাবেক দেশ চালাবো, মাঝে মধ্যে শুনতে পাই মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে, কত মিষ্টি মিষ্টি কথা আমরা শুনি, আসলে কোনোটাই যারা খবর রাখে না, না জানে মদিনার সনদ কি, না জানে আল্লাহর বিধান কি, বুঝে একটাই, যে কোনো মূল্যে আমার সিংহাসন টিকে রাখতে হবে, অবশ্যই টিকে থাকবে যদি সুবিচার দেশে থাকে। দেশের মানুষ নেতা নেত্রীদের জন্য প্রাণ ভরে দোয়া করবে যদি দেশে স্রেফ সুবিচার থাকে, আর কিছু লাগবে না। সুবিচার নাই ফলে শান্তি নাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে ও সমুদ্রে সর্বত্র বিশৃঙ্খলা এবং ফাসাদ ব্যাপৃত ব্যক্ত হয়ে গেছে, এটা শুধুমাত্র মানুষের কৃতকর্মের ফল। লিউদিকহুম বাদাল্লাযী আমরু লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা এটা করে এই জন্য যাতে মানুষ তাদের নিজের কৃতকর্মের ফল কিছুটা হলেও দুনিয়াতে আস্বাদন করে, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। আমরা তো ফিরি না, হ্যাঁ ফিরতে হবে, বাধ্য হলেও আপনাকে ফিরে আসতে হবে, নইলে আজকে আপনি মার খাচ্ছেন, কালকে আপনার সন্তান মার খাবে, পোস্টরাতে পোথা মার খাবে, কারো এদেশে নিষ্কৃতি নাই। ইবলিসের হায়াত বড় লম্বা, অতএব তার অনুসারী চিরদিন থাকবে, ঠেকানো যাবে না। তবে হ্যাঁ, আল্লাহর বিধান থাকলে ইবলিস এমনি পালায়। আল্লাহ বলে দিচ্ছেন বিধান, সুরা মায়দা 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وكتبنا عليهم فيها ان النفس بالنفس والعين بالعين والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح قصاص আল্লাহ বলছেন আমরা ইহুদিদের উপরে তাদের তওরাতের মধ্যে এই বিধান দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, অজরুহ কেসাস, জখমের বদলে জখম, যে যেভাবে মানুষকে কষ্ট দেবে সেইভাবেই তার প্রতিশোধ নাও, তাহলে দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। এই বিধান ইহুদিদের উপরে ছিল, ওরা তা মানেনি, ফলে ওরা অভিশপ্ত হয়েছে, নখদুব হয়ে গেছে। মুসলমানদের উপরেও এই বিধান আছে, মানেনি, আমরাও আল্লাহর অভিশাপে পড়ে গেছি, আল্লাহর গজবের শিকার হয়ে গেছি। ফমান তাসাদদাকা বিহি ফাওয়া কাফফারাতুন লাহু, হ্যাঁ, যদি বাদী কাউকে ক্ষমা করে দেয় তাহলে এটাই তার জন্য কাফফারা হবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুজ জালিমুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা হলো জালেম, ফলে আমরা সব জালেমের পর্যায়ভুক্ত হয়ে গেছি। এটাকে বলে কেসাস, আপনি যা করবেন বিনিময়ে তাই আপনার পেতে হবে, যেমন কর্ম তেমন ফল। নাক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন, পুলিশ ধরিয়ে নিয়ে আদালতের মাধ্যমে আপনার ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়া সবার সামনে, বাস শেষ, জেল ফাঁস আবার কি? জেলে বরের মতো করে জামাইয়া দুরে খাওয়াতে কি দরকার আছে? নাক ফাটিয়ে দাও, যাক বাড়ি চলে যাক, বাপ মার সামনে এসে জীবনে আর কারো নাক ফাটাবে না। তো চোখ তুলে নিয়েছে, ধরো আদালতে নিয়ে যাও, সবার সামনে চোখ তুলে নেওয়া, অবশ্য বাপ মা দেখুক যে আমার ছেলে সন্ত্রাসী, চোখ তুলে নিয়েছ, চোখ তুলে নিলাম, কথা শেষ। এই সুবিচারে না গিয়ে এখন হয়েছে কি, মিথ্যা বন্দুক যুদ্ধ, ক্রস ফায়ার, এনকাউন্টার ইত্যাদি মিথ্যা কথা বলা হচ্ছে। পুলিশকে রাত্রে 12টার সময় ধরছে, ভোরবেলা গুলিকে মেরে দিচ্ছে, আরে ওটা বললি হ্যাঁ যে পাপ করেছে, মেরেছি, ঝামেলা শেষ। এত মিথ্যার কি দরকার? যেগুলো একেবারে চিহ্নিত সন্ত্রাসী, সবাই যাদেরকে চিনে, এলাকাবাসী যাদের অত্যাচারে অতিষ্ঠ, তাদের তো অত বিচার দরকার নাই, আদালতে ঢুকাও, বিচার করো এক সপ্তাহের মধ্যে, দণ্ড দেওয়া সবার সামনে, মানুষ খুশি হয়ে তোমার জন্য দোয়া করবে। তা না করে ওই সমস্ত সন্ত্রাসীরা বছরের পর বছর জেলখানায় থাকবে আর ফার্স্ট ক্লাস খাবে, ওখানে বসে মোবাইলে সন্ত্রাস করবে। নিরীহ মানুষগুলো পুলিশ ধরে ধরে নিয়ে বলবে হ্যাঁ আসামি ধরেছি আমরা, এইসব চলবে না। যদি কেউ সত্যিকার দেশপ্রেমিক নেতা থাকেন তাকে অবশ্যই আমরা বলবো কোরআন এবং হাদিসের সামনে মাথা নত করুন, আল্লাহর বিধানের বাইরে গিয়ে আপনি যতই চেষ্টা করেন কোনোদিন ওই দেশে শান্তি আনতে পারবেন না। যদি এটা করা হয় তাহলে কি হবে, ফলাফল কি পাবেন? আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, হে জ্ঞানী সম্প্রদায়, মূর্খদের কাছে আল্লাহ কিচ্ছু বলে না, জ্ঞানীদের সঙ্গে আল্লাহ কথা বলে, দেশের অধিকাংশ তো মূর্খ। আর এখন ডিগ্রিধারী মূর্খের সংখ্যা বেশি, কিছুই বোঝে না, খালি বোঝে নিজের পেট। হে জ্ঞানী সম্প্রদায়, সমপরিমাণ দণ্ড প্রয়োগের মধ্যেই তোমাদের জীবন নিহিত, হত্যার বদলে হত্যার মধ্যে তোমাদের জীবন নিহিত, দাঁতের বদলে দাঁতের মধ্যে তোমার দাঁত বেঁচে থাকবে এটাই নিহিত, চোখের বদলে চোখ তুলনার মধ্যে তোমার জীবন নিহিত, এক কথা শেষ। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আল্লাহ ভীরু হও মনে রেখে দিও, সমপরিমাণ প্রতিশোধ গ্রহণের মধ্যেই তোমাদের জীবন নিহিত রয়েছে। যদি দুনিয়াতে শাস্তি হয়ে যায় আখেরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকেও বেঁচে যাবে, আর দুনিয়া যদি মিথ্যা কথা বলে আপাতত বেঁচে যায় ও উকিলদের ঠেলা ঠেলিতে, মনে রেখে দেবো পাওনা আখেরাতে থাকবে, ওই সন্ত্রাসী কখনোই আখেরাতে আজাব থেকে বাঁচতে পারবে না। সন্ত্রাসী রসুলের জমানাতে ছিল, মুসলমান সব জমানায় সন্ত্রাসী ছিল, আছে, থাকবে, যেহেতু শয়তান ছিল, আছে, থাকবে, অত বদমাশ ছিল, আছে, থাকবে, কিন্তু শাস্তি হতে হবে আল্লাহর বিধান মোতাবেক, তাহলে ওরা একেবারে দমনই ঠান্ডা হয়ে যাবে। আমার তো মনে হয় ছয়টা বিভাগে ছয়টা শাস্তি দেন সারা দেশ ঠান্ডা হয়ে যাবে, ছয় দিনের মধ্যে, সময় লাগবে না, কিন্তু এটা করবে না, একে তো আমার দশ ওনার তো দল চলবে না, সমস্যা আছে না। এবার আসেন ফলাফল দেখেন, আল্লাহ বলছেন ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ক্বাল ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারি আরবাঈনা লাইলাতান ফি বিলাদিল্লাহ। রওয়াহু ইবনে মাজাহ বি ইসনাদিন সহীহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর দণ্ডবিধি সমূহের কোন একটি দণ্ড যদি পৃথিবীতে কার্যকর কেউ করে তো সেই এলাকায় ৪০ দিন বৃষ্টিপাত হওয়ার চাইতেও সেটা উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ, ৪০ দিন বৃষ্টি না হলে রাজশাহী কিছু থাকবে? সব শেষ হয়ে যাবে। একটা দণ্ডবিধি তাহলে কার্যকর করুন। বরগুনার রবিউল ইসলামকে মাদ্রাসার ছাত্র ক্লাস ফোরে পড়ে ছোট্ট বাচ্চা ছেলে, তাকে ধরে নিয়ে কত নিষ্ঠুর হলে সম্ভব, প্রথমে চোখ তুলেছে, এরপরে গাছে বেঁধে পিটিয়েছে, তাতেও শান্তি হয়নি, শাবলে নিয়ে খুঁচিয়েছে, অতঃপর হত্যা করেছে, তারপরে সে আদালত গিয়ে স্বীকারোক্তিও দিয়েছে, হ্যাঁ আমি এইভাবে তাকে মেরেছি। কি চিন্তা করতে পারেন, ছোট্ট বাচ্চা ছেলে ক্লাস থ্রিতে পড়ে, তা নিজের আপন খালু ধরে নিয়ে গিয়ে তার বাপের কাছে মুক্তিপণ চেয়েছে ২,০০,০০০ টাকা, সঙ্গে সঙ্গে দিতে পারেনি, তাকে মেরে হত্যা করেছে, শুধু তাতেই শান্তি পায় নাই, কুকুর দিয়ে খাইয়ে দিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের ভিতরে একটু ধাক্কা লাগে না, এই কোনো মানুষ পারে? ৬ দিনের মাথায় কঙ্কাল পাওয়া গেছে শেরপুলের নালিতাবাড়ি উপজেলার মধুটিলা ইকো পার্কে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছোট্ট বাচ্চা ছেলের সুটকেসের মধ্যে ধরে, কতক বাচ্চা, তাকে সে গৃহকর্মী বাড়িতে কাজ করে, বাচ্চা ছেলে কাজ করে না, আপনাদের বুয়া বলেন বুঝি, তাকে মেরেছে, শুধু না চামড়াগুলো সিলে ফেলে দিয়েছে, এরপরে টুকরা টুকরা করে তাকে সুটকেসের মধ্যে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফেলে চলে গেছে, পুলিশ উদ্ধার করেছে। যে মেরেছে সে কি মানুষ না? হিন্দু মুসলমান দরকার নেই, মানুষ যদি কেউ হয়, কেউ কি এটা পারে ছোট্ট বাচ্চার গায়ে হাত দিতে? এদের কোনো শাস্তি নাই, কারণ এদের সবচেয়ে বড় ডিগ্রি আমি সরকারি দলের লোক। হ্যাঁ, সরকার এখন একটু ঘুষ ফেরেছে বলে মনে হচ্ছে, দু তিন দিন পত্রিকাতে পড়ছি। আল্লাহ আমাদের সরকারকে আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান করুন। তাই হয় সরকারও শান্তি পাবে, দেশবাসী শান্তি পাবে, এদেশের প্রতিটি ঘাস পর্যন্ত সরকার যদি দোয়া করবে, পানির মাছ পর্যন্ত দোয়া করবে, যদি এদেশে শুধু ন্যায় বিচার কায়েম হয়। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর কোন প্রান্তে যদি আল্লাহর হুদুদ সময়ের একটা হদ কায়েম হয়ে যায় তাহলে সেইখানে ৪০ দিন বৃষ্টি না হওয়ার চাইতেও সেটা উত্তম ফল হবে। আমরা চাই সেটা যেন হয়। ওন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আল আব্দুল ফাজিরু ইযা মাতা ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু। মুত্তাফাকুন আলাইহি। একটা ফাসেক ফাজের পাপাচারী ব্যক্তি যখন মরে যায় বা নিহত হয় তখন তার থেকে শান্তি পায় আল্লাহর বান্দারা, দেশবাসী, গাছ এবং পশু পক্ষী সবাই তার থেকে শান্তি পায়। আপনার বললেন পশু পক্ষী আর শান্তি অশান্তি কি আছে? দেখতে পাচ্ছেন আজকাল কি হচ্ছে? আপনি অমুক পার্টির লোক, অতএব আমার বিরোধী পার্টির লোক আপনি, এক রাত্রে ৩-৫ বিঘা সব কলা গাছ কেটে সাপ। কলা গাছ কি পার্টি করে? পুকুরে মাসে ২০ দিন দিল, কয়েক বিঘা মাস শেষ, যেহেতু আপনি বিরোধী দলের পার্টি করেন। আল্লাহ নবী বহু আগেই ১,৫০০ বছর আগের হাদিস কিন্তু এগুলা, মাছটাকে প্রাণী না, কলা গাছটাকে গাছ না, আমের দেশে বাসকারী আমরা সব শেষ করে দিচ্ছে শুধু এই হিংসা করে করে। এজন্য অনেক আগেই আল্লাহ রাসূল বলে গেছেন একটা শয়তান যখন মরে তখন শুধু মানুষ শান্তি পায় না, আর সাজারো বা দাবাব্য গাছ পর্যন্ত পশু পক্ষী পর্যন্ত তার থেকে শান্তি পায়। আর কোরআনে আল্লাহ সূরা দুখানে বলছেন ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদু, ওই শয়তান একটা মরলে আসমান এবং জমিন পর্যন্ত তার জন্য কাঁদে না, অথচ একটা মুমিন যদি মরে যায় তাদের আসমান এবং জমিন তাদের কাঁধে, আমার বুকে ওই লোকটা সিজদায় পড়ে যেত, আর তো কেউ সিজদা করবে না। সম্পূর্ণ উল্টা হচ্ছে না? এই ঘটনা হলো এই, আল্লাহ নবী একদিন এক জানাজায় গিয়েছেন, গেলে তিনি জিজ্ঞেস করছেন, মুস্তারিহ আম মুস্তারাহ, সাহাবা কিরাম বলছেন, হে আল্লাহর রাসূল, ইয়ে আবার কি অর্থ, এর দ্বারা কি বোঝালেন আপনি, আমি বুঝতে পারলাম না। তখন তিনি ব্যাখ্যা দিলেন, জানো একটা ইমানদার মানুষ মরে গেলে সে দুনিয়ার এই কষ্ট থেকে নিষ্কৃতি পায়, সে আনন্দের সঙ্গে আল্লাহর কাছে চলে যায়। কারণ দুনিয়া ইমানদাররা থাকে খুব কষ্টের মধ্যে থাকে, তাই না? হাদিসে কি বলা হয়েছে, আর দুনিয়া সিজনুন লিল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার সদৃশ। তো মুমিন যখন মরে যায় সে খুব হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ দুনিয়া থেকে কত না কষ্ট করছিলাম, মানুষের গালি গালাজ অহবাদ গিবত তহমদ এইসব আমাদের ভাগ্যের তো এটুকুই খালি হয়। আর একটা শয়তান যখন মরে তার থেকে দুনিয়া শান্তি পায়, ও নিজে কষ্ট পায়, যে আমি চলে গেলাম দুনিয়া থেকে, লুটটাকে খাচ্ছিলাম ভালো আরামে ছিলাম চলে যাচ্ছি, ও কষ্ট পায় কিন্তু দুনিয়া শান্তি পায়। তা আল্লাহ নবী এমন এক ভাষা ব্যবহার করলেন সাহাবীরাকে বুঝতেই পারেনি, মুস্তারি আর মুস্তারা, কি মহাকর ভাষার জাদুকর ছিলেন তিনি। অথচ বলা হয় তিনি উম্মি নবী, এটা মিশকাতে পাবেন, জানায়েজ অধ্যায় হাদিসটা পাবেন। খুব চমৎকার কথাগুলো, খুবই সুন্দর লাগে আমাদের কাছে, ব্যাখ্যা দিলে সময় লাগে, বলে ব্যাখ্যা যাচ্ছি না, কেলে অনুবাদ করে দিয়ে চলে যাচ্ছি। যদি আমরা এগুলো করি কিভাবে করবেন, আপনি কি সাথে অন্যদের মারবেন, নিজের লোকগুলোকে ছাড়বেন, এটা কি নিয়ম হবে না? এখানে কিন্তু সমস্যা, এটা পারি না বলেই যত ঝামেলা হয়ে যাচ্ছে। এ বিষয়ে আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল ক্বিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, সূরা মায়েদা 8 নম্বর আয়াত। হে ইমানদাররা, তোমরা আল্লাহর ওয়াস্তে সত্য সাক্ষ্য দাও, ন্যায় বিচারের স্বার্থে আল্লাহর ওয়াস্তে সত্য সাক্ষ্য দাও, মিথ্যা কথা বলো না। বিচারকরা করবে কি, আপনি বটতলা সাক্ষী নিয়ে সাক্ষী দেওয়াবেন, তো বিচারকরা তো সাক্ষীর বুঝে বিচার করবে, ওনারা তো আর স্পটে যাবেন না। এখন তো সাক্ষী কিনতে পাওয়া যায়, ওর নাম হলো বটতলা সাক্ষী, 10,000, 20,000, 1,00,000, 2,00,000 টাকা দিলেও কতক্ষণ না বলি পারবে, আমি নিজে তার বাস্তব সাক্ষী। নওগাঁ আদালতে গিয়ে দাঁড়িয়েছি আমি, সালাবী সাহেব নুর ইসলাম আজিজুল্লাহ, ও বাবা আমি মানুষ হত্যা করেছি রানীনগর থানায়, খেজুর আলী নাম, তোমার চমৎকার নাম। ওর বউটা বলে কি, হ্যাঁ হ্যাঁ এই চারজনকে আমার স্বামীকে মেরেছিলাম, নিজেকে দেখেছি। চিন্তা করেন, জীবনে ওর গ্রামে যাই নাই, নামও শুনি নাই, আমি হলাম নাকি, আমাকে ও বউ দেখেছে। আর বউ যদি সাক্ষী দেয় তার কারো লাগে, বিচারক কি করবে, বিচারক থামনি করে, এই সমস্ত আলেম মানুষ এর গেছে মানুষ কোন করছে, আর বউ দেখছে, ভাগ্য ভালো আল্লাহর রহমত নাজিল হলো ওই মহিলার অর্থাৎ বাদিনী যিনি তার পক্ষের যে অ্যাডভোকেট, আমার উকিলের ওঠার আগে ওই লাভ দূরে দাঁড়িয়েছে, মাননীয় আদালত আপনি কথা লিখবেন না, এগুলো লিখবেন না, সব মিথ্যা কথা, ও মাথা খারাপ হয়ে গেছে, আসলে ওই ইনারা কিছু করেনি। চিন্তা করছেন, এ বই পড়ি লাগাবে না, উপন্যাস পড়া লাগবে না, আমি নিজে তার জন্য বাস্তব আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বেকসুর খালাস হয়ে গেলাম পরে। অবস্থাটা বোঝেন, এই ধরনের অবস্থা। শেষ কথা, আমার অ্যাডভোকেট বললে, স্যার ও দেখছো স্বামী তো আর পাবো না, 109 জন আসামি, প্রধান আসামি তো উঠে গেছে কাঠগড়ায়, যদি ওনাকে ধরতে পারি অনেক টাকা পেয়ে যাবো, ওটা বুদ্ধি খাটাইছে, স্বামী তো পাওয়া যাবে, টাকা তো পাবো, যদি প্রত্যেকটা আসামি যদি 10,000 করেও টাকা দেয় তো কয়েক কোটি টাকা আমার হয়ে যাবে। ও সেই বুদ্ধি ওকে কে দিয়েছে, আজকে গালা সাহেব আসতেছে, বেশিকে ধরবি, ধরতে পারলে আজকে বহু টাকা পেয়ে যাবে। চিন্তা করছেন তো, এই যদি আমার ক্ষেত্রেই হয় তো অন্যদের ক্ষেত্রে কি হতে পারে? এই জন্যই তো দেশে কোনো শান্তি নাই, কি করবে বিচারক তো দোষ দিয়ে লাভটা কি, ও বেচারা তো মিসকিন, সাক্ষীরা যে টাকটা সাক্ষী দিচ্ছে, হ্যাঁ আমি দেখেছি, ফলে আজকে আলেম ওলামা মুফাসসির মুহাদ্দিস সবাই ফাঁসিতে ঝোলার অবস্থায় আছে, এই কারণে তো হচ্ছে এগুলা। এজন্য আল্লাহ বলছেন কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহর ওয়াস্তে শোহাদা বিল কিসতে, ন্যায় বিচারে সাক্ষ্য দাও, আল্লাহকে ভয় করো, খবরদার মানুষের ভয়ে তুমি সাক্ষী দিতে দাঁড়িও না। সাক্ষ্য বড় সাংঘাতিক জিনিস, কারণ একজন সাক্ষীর উপরেই সব কিছু নির্ভর করে, বিচার নির্ভর করে। এরপরও আল্লাহ এখানে ক্ষান্ত হননি, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন একটি কওমের প্রতি, কোন একটি দলের প্রতি অন্ধ বিদ্বেষ যেন তোমাদেরকে পাপে স্ফীত না করে। নিঃসন্দেহে সবাই তো কারো না কারোর প্রতি একটু অনুরাগ বিরাগ থাকেই, তাই না? দলের প্রতি থাকে, ব্যক্তির প্রতি থাকে, আত্মীয়তার সম্পর্ক থাকে, থাকেই, মানুষ তো আমরা সবারই থাকে। এই জন্য আল্লাহ আবার সাবধান করে দিচ্ছেন, খবরদার কোন দলীয় বিদ্বেষ যেন তোমাদেরকে মিথ্যা সাক্ষ্য দানে প্ররোচিত না করে। আজকাল দলীয় শাসনের কারণে, দলীয় প্রধানমন্ত্রীর কারণে, দলীয় বিচারপতি নিয়োগের কারণে, দলীয় উকিল হওয়ার কারণে সবকিছুই দলীয় হয়ে গেল। আজকে আদালতে দলীয় বিচার ব্যবস্থা কায়েম হয়েছে, নিরপেক্ষ বিচার ব্যবস্থা নাই। সরকার যতই চিল্লাচিল্লি করুক আদৌ নাই, আমরা নিজেরা ভুক্তভোগী। 8 বছর 8 মাস 28 দিন মামলা চালিয়েছে আমি নিজে, তো আমি জানি ভালো করে কি হচ্ছে দেশে বিচার ব্যবস্থায়। একজনের দু একসঙ্গে দুঃখ করে বলি, আদালত যেখানে দুর্নীতি দমন করবে আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষ খায়। এই অবস্থায় কি করে আপনি আশা করতে পারছেন? যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ভয় না করবে ততক্ষণ পর্যন্ত আদৌ নিরপেক্ষ বিচার আশা করা যায় না। এই জন্য আল্লাহ পাক একেবারে নিজের কসম নিজে খাচ্ছে, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর অবস্থা তোরা সত্য সাক্ষী দাও, আল্লাহ সবই শোনেন, আল্লাহ সবই দেখেন। আজকে মিথ্যা সাক্ষ্য দিয়ে পার পেয়ে যাব, আল্লাহ কাছ থেকে পার পাবেন না। ওয়াত্তাকুল্লাহ ইয়াদুল্লাহু আকরাবুল তাকওয়া, হে বিচারকরা তোমরা ন্যায় বিচার করো যে আল্লাহ ভীরুতার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা আল্লাহকে ভয় করে মনে রেখো, তোমাদের যাবতীয় কৃতকর্ম সম্পর্কে আল্লাহ অবহিত, আল্লাহকে লুকিয়ে কিছু করা যাবে না। ওয়ান আয়েশাতা আন্না কুরাইশান আহাম্মুহুম শাহানুল ইমরাতিল মাখজুমিয়াহ আল্লাতী সারাকাত, এটা ঘটনা এর সঙ্গে বলে দিই। মক্কা বিজয় হয়ে গেল, মখজুম হল উমর ফারুকের নাউজুবিল্লাহ আবু জাহেলের গোষ্ঠীর নাম, আল্লাহ রসুলের গোষ্ঠীর নাম কি বনু হাসম না, আর আবু জাহেলের গোষ্ঠী হল বনু মখজুম, ও নেতার গোষ্ঠী, নেতার গোষ্ঠী একটা মেয়ে চুরি করছে, এখন সবাই পড়লো সমস্যা, এখন তো সব মুসলমান হয়ে গেছে, মক্কা জয় হয়ে গেছে, এখন তার লড়াই টড়াই করা যাবে না, তা আল্লাহ রসুলকে সুপারিশ করার চিন্তা করলো, কারণ আগে ওদেরকে সুপারিশ করে মানুষ অনেক বেঁচে যেত, তো ভাবছে আল্লাহ রসুল যখন নেতা হয়েছে আমাদের ভাতিজার নেতা হয়েছে, আমরা যখন সুপারিশ নিয়ে অনেক কিছু বিচার হালকা করতাম, তো যদি উনি একটু করে কিনা, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি, আল্লাহ রসুলকে বলবে কি, এই সাহস কারো হচ্ছে না। শেষে দেখলো আসলে নানা এবং নাতির সম্পর্ক দুনিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ, তাই না? বাপটার চাইতেও নানা নাতির সম্পর্ক আরো ঘনিষ্ঠ, এটা দুনিয়ার সর্বস্বীকৃত। সবাই বলল এই ওসামাকে ধরো, ফাইন্নাহু হিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসামা হলো আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় ছেলে, ওকে ধরো, ও নানা নানা করে ঘাড়ে ওঠে, ওকে দিয়ে কাজ হতে পারে। সে ওসামাকে বলল, ওসামা অত ডানিবাস চিন্তা করেনি, ও নানার কাছে তো সব বলা যায়, তাই না? নানার কাছে বলা যায় না এমন কোনো জিনিস পৃথিবীতে নাই। ও নানাজি, এ মেয়েটা করে ফেলেছে ভুল করে, জীবন আর করবে না, আপনি এবার ছেড়ে দেন তো, একটা সম্ভ্রান্ত করে মেয়ে চুরি করেছে, একবার রোজ কি করেছে নাকি, লোক কত চুরি করলো, কারো কিছু হয় না, ওই একটা মাত্র একবার করেছে, এবারটা ছেড়ে দেন না, তারপর দেখা যাক যা করতে, আমি আপনার কি বলে দায়িত্ব নিলাম, আমার কিছু বলে না, ওর পাবের ভাগ আমি নিলাম, কত যে কথাবার্তা বলে, যাই হোক ও সুপারিশ করলো। সুপারিশ করলে আল্লাহ নবীর জবাবটা খালি শোনেন, আপনার বুঝতে পারবেন। ফাকাল্লামা উসামা হাব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল ইসলামের সবচেয়ে প্রিয় পাত্র উসামা আল্লাহ রসুলের সঙ্গে বিষয়ে কথা বললেন। ফকাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, সবাই বলুন সাল্লাহ আলি সাল্লাম। ওই জন্যই বলতে হয় যে এত বড় ন্যায়নিষ্ঠ বিচারক পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করে নাই, এই জন্যই তার জন্য আমরা বারবার দোয়া পড়ি সাল্লাহ আলি আসাল্লাম, আল্লাহ তুমি তার উপর রহমত করো। কেন বলতে হয় দেখেন, এই কথা দুনিয়ার কেউ বলতে পারবো, আতাসফি হাদ্দিমের হদুদিল্লাহ, উসামা তুমি আল্লাহর কোনো শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসছো, কে বলবে এগুলা, অত সাহস কারো নাই। এই কথা উনি সরাসরি বলে দিলেন না। সুম্মা কামা ফাক্তাদাবা, উনি বুঝলেন ওসামা বাচ্চা ছেলে, এর পিছনে বড় বড় নেতারা আছে, ডাকো সবাইকে, দাঁড়িয়ে গেলেন মেম্বারে, খুতবা দিলেন, সেখানে ভাষণ দিলেন। সুম্মা ক্বালা ইন্নামা আহলাকাল লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ তারাকূহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দঈফ আকামু আলাইহিল হাদ। হে জনগণ শুনে রাখো, তোমাদের পূর্বকার ইহুদি নাসারা তার ধ্বংস হয়ে গেছে একটি কারণে, যখন তাদের মধ্যে কোনো শরীফ উঁচু পর্যায়ের লোক চুরি করত তখন তাকে তারাকূহু তাকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দঈফ যখন তাদের মধ্যে কোন জয়ীফ দুর্বল শ্রেণীর লোককে চুরি করত, আকাম আলাইহিল হাদ, তার উপরে শাস্তি প্রয়োগ করা হইত। মনে রেখে দিও, ওয়াইমুল্লাহ আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাত ইয়াদাহা, যে আজকে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি নিজ হাতে তার হাত কেটে দেবো, তথাপি কাউকে আমি ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ আলহামদি। এই একটা হাদিসটি যথেষ্ট নয়? মুত্তাফাকুন আলাইহ। পারবে কি আমাদের প্রধানমন্ত্রী তার দলীয় ক্যাডারের একটাকে এরকম শাস্তি দিতে? অন্যের ছেলে মারা সহজ, নিজের ছেলে মারা অত সহজ নয়। সমস্যা তো সেখানে হয়ে দাঁড়িয়েছে। আইমুল্লাহ আল্লাহর কসম, লাওয়ান্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাত ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করে আমি তার হাত কেটে দেব, বলেননি যে জাল্লাতকে দিয়ে হাত কাটাবো, আমি নিজে তাকে কেটে দেব। এই যে কঠিন দৃঢ়চিত্ততা কয়জন শাসকের মধ্যে পাওয়া যাবে, বিষয়গুলো চিন্তা করুন। এটা যদি হয়, এটা কি নিরপেক্ষতার বড় দলিল নয়? এটাই হলো নিরপেক্ষ বিচার ব্যবস্থার সবচেয়ে বড় দলিল। এবার আসুন, বিচারক কয় ভাগে বিভক্ত? রাজুল আরাফ আল হাক্কা ফাকাদা বিহি ওয়া রাজুল আরাফ আল হাক্কা ফাজারা ফিল হুকুম ফাহুয়া ফিন নার রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনু মাজাহ বিসনাদ সহীহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে যাচ্ছেন, শুনে রাখো হে মানুষ, বিচারক তিন শ্রেণীর, একজন হলো জান্নাতি আর দুজন হলো জাহান্নামী। জান্নাতি বিচারক সেই যে সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিন্ত হওয়ার পরে সন্দেহাতীতভাবে যখন তার সামনে সত্য প্রতিষ্ঠিত হবে তখন যিনি আল্লাহর নামে বিচার করেন তিনি জান্নাতি হবেন। আর একজন বিচারক জেনে শুনে অন্যায় বিচার করে সে হবে জাহান্নামী। আর একজন বিচারক না জেনে আন্দাজি বিচার করে সেও হবে জাহান্নামী। অতএব যারা বিচারের আসনে বসেন দয়া করে হাদিসটা মনে রাখবেন। আজকের বাংলাদেশের বিচারহীনতার ট্র্যাডিশন চলছে, বড় দুঃখজনক। আমাদের উচিত হবে এগুলো থেকে বিরত হওয়া। আল্লাহকে মেনে চললে আল্লাহর রহমত নাজিল হয়, আর আল্লাহর সঙ্গে অবাধ্যতা করলে, তার বিরোধিতা করলে আল্লাহ কখন খুশি হন না। হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে কি আল্লাহ বড় ধৈর্যশীল হয়ে গেছে, আল্লাহ যেটা আমাদের রাগিটাকে হইতো ভালো হইতো, এত ধৈর্য ভালো লাগে নাকি? আল্লাহর ধৈর্য এত বেশি কারণ তার বিধান রয়েছে তিনটা। একটা বিধান হলো সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া, যেমন তিনি দিয়েছিলেন ইব্রাহিমকে আগুনে পড়েছিল না, নমরুদ পারেছিল, পড়তে পড়তে ওদিকে আগুন ঠান্ডা, ওইরকম করার দরকার ছিল? আল্লাহ রসুলকে মারার জন্য দলবেন জানি 100 কোটি লোভে এক গুহার মুখে আসা ঘুরতেছে, কারণ নজর নিজে মুখও হয় না, নিচে মুখ হলে কিন্তু ধরা পড়ে যায় না, এটা আল্লাহ পারেন। কিন্তু এরকম তো আল্লাহ সবার ক্ষেত্রে করলে তো ভালো হয়তো, ছা তো করে না। সমস্যা হলে আল্লাহ খুব ধৈর্যশীল, আমাদেরকে সুযোগ দেন, দেখি বান্দা তওবা করে কিনা। ইন্নাল্লাহ তওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করে, দেখেন কি করে। এমনকি ফেরাউনের মতো বদমাশকেও আল্লাহ 20 বছর সুযোগ দিয়েছে, দেখি তওবা করে কি। 20 বছরের মধ্যে 7টা গজব নাজিল করেছে, 7 বার। আপনার শুনছেন এর আগে ওগুলা পানি গ্লাসে পানি খায় সব রক্ত হয়ে যায়, প্লেটে হাত দেয় ভাত সব রক্ত হয়ে যায়, কোন জ্বালা, খেতেই পায় না, আবার কান্নাকাটি করে, তারপরে এইসব মুসা দোয়া করে তার আবার যাও আল্লাহ মাফ করে দেয়। এমনি করে সাতবার সাত রকম ভাত খেতে বসে ব্যাঙে অস্থির ঘর মধ্যে শোবে উকুনে খেয়ে ফেলে যাচ্ছে, যাবে কোন দিকে? এত কিছু করেও যখন কোন মধ্যে শয়তান সোজা হয়নি, তখনই আল্লাহ পাক একের দিনে ওর পুরো সেনাবাহিনী সহ নদীতে ডুবাই মেরে দিল। আর এটা ও দেখিয়ে দিল জানা আলা ফেরাও না বলে দাবার ফাগরাক না হুম ওহম ওয়ান্তুম তানজুরুন বাকারা পঞ্চাশ আয়াত বোঝা, এটা আমরা তোমাদেরকে নাজাত দিলাম ওয়াগরাক না আলা ফেরাউন ফেরাউনের বংশশুদ্ধা ডুবে দিলাম ওয়ান্তুম তানজুরুন এ দৃশ্য তোমরা স্বচক্ষে দেখলে এরপরে তোমরা আমার সঙ্গে বেয়াদবি করো। এত বেয়াদব ইহুদিরা বললো কি জানো, ইয়া মুসাল্লান উমিন আলাকা হাত্তা নারাল্লাহ জাহারা, এই তো দেখলাম বটে কিন্তু আল্লাহ তো দেখতে পাইনি আমরা, তুমি কি দেখি করো তা ঠিক নেই, আল্লাহ যখন আমার সামনে দাঁড়াবে আর সালাম দেবে তখন আমি আল্লাহকে বিশ্বাস করবো, কি মারির দরকার এদের? যাকে ও বিষয় যাচ্ছে না, বিষয়টা হলে এই আল্লাহ ধৈর্য ধারণ করেন এটা একটা তার বিধান, যদি আল্লাহ ধৈর্য ধারণ না করতেন আর যদি আজকে রাজশাহীতে গজব নামাই দিত ভালো মন্দ সম্মত না, দুষ্ট তো সংখ্যা নিঃসন্দেহে কম ভালো লোকের সংখ্যা যে বেশি, তো ওদের মারতে গিয়ে শেষ করে আমরা মরিয়ে বসতাম, এজন্য আল্লাহ ধৈর্য ধারণ করে দেখি ওরা সোজা হয় কি। এরপর আল্লাহ একবার বসে থাকে না, একটু মার দেয় বলা। তৃতীয় বিধান হচ্ছে এই, তিনি ছোট ছোট গজব দিয়ে দিয়ে মানুষকে হুঁশিয়ার করেন বড় গজব আসার আগে। আল্লাহ বলছেন ওলা নুজি কান্নমিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইরজিউন, আমরা অবশ্যই তোমাদেরকে ছোট ছোট আযাব দিয়ে এর স্বাদ আস্বাদন করাবো বড় আযাব আসার আগে, যাতে ফিরে আসো তোমরা আল্লাহর পথে। আমরা কি বলি জানেন, আরে এইসব প্রাকৃতিক দুর্যোগ, নেপালে ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে ওরকম হয়েই থাকে, ব্যাস শেষ। বাংলাদেশে পানি নাই, পদ্মার পানির ঢেউ দেখার জন্য পদ্মা পাড়ে মানুষ হাজার হাজার মানুষ জমা হয়ে যাবে সন্ধ্যেবেলা, এখন গেলে বালি দেখে, পানি গেল কোথায়? তিস্তার পানি গেল কোথায়? নদী নদীমাতৃক বাংলাদেশ আর মরুভূমি হয়ে যাচ্ছে, বলে এসব প্রাকৃতিক ব্যাপার সবার। কারণ যদি কারো দোষ দেওয়া হয় যে তিনি একটা মোম মেরে দেওয়া, যদি সে ভয় তার কারো দোষ দেওয়া যাবে না, আপাতত বলতে হবে এসব প্রাকৃতিক ব্যাপার। সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ভাইরাস, ভাইরাস জীবনে ওর নামও শুনি, একটা পরে একটা গজব আসতেই আসে। বার্ড ফ্লু মানে কি? পাখির জ্বর। সোয়াইন ফ্লু মানে কি? শুকুরের জ্বর। এইডস কোথেকে আসছে? এগুলা একটা পরে একটা গজব আসতেই আসে। গজব শুধু মাটি থেকে হয় না, গজব আসমান থেকেও নাজিল হয়। এসব গজবগুলো আমরা প্রাকৃতিক দুর্যোগ বলছি, প্রকৃতির মালিককে? প্রকৃতি এমনি সৃষ্টি হয়েছে নাকি? যিনি জমিনের সৃষ্টি করেছেন তিনি কি আসমান সৃষ্টি করেন নাই? তিনি কি হাওয়া সৃষ্টি করেন নাই? অতএব সব কিছু তাঁরই রাজত্ব। অতএব বান্দা সাবধান হও, যে কোনো মূল্যে আল্লাহ ন্যায়দণ্ড কায়েম করো। ন্যায় বিচার আমাদের জীবনে শান্তি এনে দেবে। ন্যায় বিচার ব্যতীত কোশ্চিন কাল লাঠি মেরে গুলি করে ওই কি বলে এনকাউন্টার ক্রস ফায়ার বন্দুক যুদ্ধ এসব মিথ্যা কথা বলি কোনো লাভ হবে না। আসলে বিচার ব্যবস্থা আগে ঠিক করো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের দেশকে শান্তির দেশে পরিণত করুন, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য আল্লাহ পাক যা করণীয় আল্লাহ তুমি তাই করো, তাতে আমরা খুশি হব। কিভাবে করবেন আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।